সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামাই কেরাম এবং আইম্মাই মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার এবং এই শীতের রজনীতে, গভীর রজনীতে অত্যন্ত সবরের সাথে, মনোযোগের সাথে আল্লাহর দিনের কিছু কথা শোনার জন্য বসার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে দুই দিন ব্যাপী এই কুলিয়াদি মাদ্রাসা প্রাঙ্গণে অনেক ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সামনে বয়ান পেশ করেছেন, আমাদের হেদায়েতের জন্য আমল করার জন্য আলহামদুলিল্লাহ এই আলোচনাগুলাই, এই বয়ানগুলাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা আর বেশি দেরি না করে, রাত অনেক হয়ে গিয়েছে, আবার শীতের মাত্রাও খুব বেশি, এই জন্য আর বেশি আলোচনা প্রয়োজন নেই। মোটামুটি যে আলোচনাগুলো হয়েছে এগুলোই যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে আমল করি, আলহামদুলিল্লাহ দুদিন ব্যাপী মাহফিল সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কি করার জন্য? কথা বলো না, শীতে মনে হয় কথা বন্ধ হয়ে গেছে নাকি? ইবাদতের জন্য। আল্লাহ পাক আমাদেরকে কি জন্য বানিয়েছেন? একমাত্র শুধু ইবাদতের জন্য, মানে ইবাদতের জন্য বললে হবে না, একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে এই কথাটি স্পষ্ট করেই সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষ এই দুটি জাতিকে সৃষ্টি করেছে, বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর কোনো কাজ নাই, কাজ একটাই, সেটা কি? শুনেন, আমরা তো ওয়াজ মাহফিল মানে এটা একটা ক্লাস, ক্লাসে ক্লাস নেওয়া হচ্ছে, স্টুডেন্ট কোনো কথা কয় না, তাহলে টিচার বুঝবে যে আমার কথাবার্তা মনে হয় বুঝতেছে না, আর স্টুডেন্টকে জিজ্ঞেস করলে যদি উত্তর দেয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, আমার স্টুডেন্ট আমার কথা বুঝতেছে। তো ওয়াজ মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কথা বলে, কিন্তু কিছু কিছু জায়গা আছে দেখি যে ভাইয়েরা চুপ করে থাকা বেশি পছন্দ করে, কথা বলে না। তো আমার একটু অভ্যাস হলো একটু কথা বলবেন জিজ্ঞাসা করলে, না হয় আমি মনে করি মনে হয় হয় ঘুমাইতেছেন, অথবা অমনোযোগী, অথবা আমার কথা বুঝতেছেন না। কারণ আমরা যেখানে ক্লাস নিই ইউনিভার্সিটি কলেজে বিভিন্ন জায়গায়, সেখানে থাকে আরেক লেভেলের স্টুডেন্ট, আর এখানে হলো সর্বস্তরের সর্বলেভেলের স্টুডেন্ট। তাহলে এখানে আমরা চেষ্টা করি কথাগুলো যত সহজে যাতে সবাই বুঝতে পারেন। এখন আপনারা যে বুঝতে পারতেছেন এটা আমি বুঝবো কিভাবে? এই জন্য একটু ইয়েস নো হা না কিছু বলতে হবে তো। তবে আবার আল্লাহর কোরআনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা আপনাদেরকে দিয়ে যাচাই বাছাই করা ঠিক না বেঠিক? এই জাতীয় প্রশ্ন করা যে প্রতি কথায় কথায় ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, আর জনগণ বুঝেও কয় ঠিক, না বুঝেও কয় ঠিক, চিৎকার দেয় যে সব ঠিক, এটা সুন্নাহ পরিপন্থী। এবং আল্লাহর কোরআনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে যদি ঠিক না বেঠিক বলে যাচাই বাছাই করা হয়, ঈমান চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যা বলছেন এটা আমি বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলছেন এটা 100% ঠিক, এটা সহিহ হাদিস, এটা বেঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো জনগণ কেন ঠিক করবে ঠিক না বেঠিক? আর যদি আমি যে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে কথা বলতেছি, এটা যদি জনগণই বলে দেয় যে ঠিক না বেঠিক, তাহলে আমি ওয়াজ করার দরকারটা কি? জনগণই তো সব জানে, জনগণই ঠিক করবে কোনটা ঠিক কোনটা বেঠিক। অর্থাৎ এই পদ্ধতিতেই সুন্নাহ পরিপন্থী। এই জন্য এই জাতীয় ঠিক বেঠিক আমরা যাচাই করাবো না। কিন্তু যে জিনিসটা বোঝার জন্য যে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিবেন যে এটা ঠিক কথাটা আপনি বুঝেন কিনা বা এটা জানেন কিনা, এই বিষয়টা। তো আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, সেটি হলো ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের গোলামি করার জন্য। তাহলে আমার আপনার মূল কাজ, এক নম্বর কাজ, মৌলিক কাজ হলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের গোলামি করা, আল্লাহর ইবাদত করা, এটাই আমাদের একমাত্র কাজ। তাহলে খাওয়া দাওয়া, ঘুম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আর কিছুর মনে হয় দরকার নাই, খালি রাত দিন আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে কি ঠিক নেই? কি বলেন? না। অর্থাৎ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু করব সব আল্লাহর ইবাদতের জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, আমার জমিনে যত কাজ করব প্রত্যেকটা কাজের উদ্দেশ্য মাকসাদ হলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ইবাদত। এই জন্য আজকের এই ওয়াজ মাহফিলে আসছি আল্লাহর ইবাদতের জন্য, ওয়াজ মাহফিল থেকে যাব এটাও আল্লাহর ইবাদতের জন্য, রাত্রে ঘুমাবো এটাও আল্লাহর ইবাদতের জন্য, চাকরি বাকরি করব এটাও আল্লাহর ইবাদতের জন্য, ব্যবসা বাণিজ্য করব এটাও আল্লাহর ইবাদতের জন্য, কোনো কিছু আল্লাহর ইবাদতের মাকসাদের বাহিরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছে। কিছু ইবাদত, কিছু আল্লাহর গোলামি আল্লাহর সাথে সম্পৃক্ত, আবার কিছু আল্লাহর গোলামি, কিছু আল্লাহর ইবাদত আল্লাহর বান্দাদের সাথে সম্পৃক্ত। ইবাদতগুলো দুই ধরনের আছে, এক ধরনের ইবাদত সরাসরি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের সাথে সম্পৃক্ত, আরেক ধরনের ইবাদত সরাসরি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের সাথে সম্পৃক্ত না, আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহর অন্য বান্দা বান্দীদের সাথে, আল্লাহর অন্য গোলামদের সাথে সম্পৃক্ত। যে ইবাদতগুলো সরাসরি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের সাথে সম্পৃক্ত এগুলার নাম হলো হাক্কুল্লাহ, এগুলার নাম হলো আল্লাহর হক, আল্লাহর অধিকার। আবার কিছু হক, কিছু অধিকার আছে বান্দার সাথে সম্পৃক্ত, এগুলার নাম হলো কি? হাক্কুল ইবাদ, বান্দার অধিকার, বান্দার হক। বান্দার হক যেটা এটাও আল্লাহর ইবাদত, আল্লাহর হক যেটা এটাও আল্লাহর ইবাদত, দুটেই আল্লাহর ইবাদত। বান্দার হক আবার আল্লাহর ইবাদতের বাহিরে না, বান্দার হক যেগুলো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। কারণ বান্দার এই হকগুলো রক্ষা করার জন্য, আদায় করার জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিনে নির্দেশ দিয়েছেন। এই জন্য কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যত ইবাদতের বর্ণনা দেখবেন, কিছু কিছু ইবাদত সরাসরি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের সাথে সম্পৃক্ত, আবার কিছু কিছু ইবাদত আল্লাহর বান্দাদের সাথে পরস্পরের সাথে সম্পৃক্ত। এই দুটি অধিকারের মধ্যে দুটেই গুরুত্বপূর্ণ, আল্লাহর হকও গুরুত্বপূর্ণ, বান্দার হকও গুরুত্বপূর্ণ, কিন্তু দুটের মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, এগুলো আদায় কিছু ত্রুটি বিচ্যুতি হইলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কথাটা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদি, ও আমার গোলামেরা, আমার বান্দা বান্দীরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে, যারা তাদের নিজেদের উপরে অনেক জুলুম করে ফেলেছে, অনেক গুনাহ করে ফেলেছে, অনেক নাফরমানি করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমতটা সাধারণ সাগর মহাসাগরের মতো নয়, এর থেকেও আরো এমন অথই দরিয়ার মতো যার কোনো কূল কিনারা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোনো সীমানা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোনো পরিমাপ নাই, সীমাহীন সীমাহীন রহমত আমি আল্লাহর রয়েছে, আমি আল্লাহর এই রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে যদি আমি ভুল ত্রুটি করে ফেলি, যখন তাওবা করে খালেস ভাবে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, এই ছাড়া যত গুনাহ বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাশিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিতে পারেন। কিন্তু যেই হকগুলো বান্দার হক, মানুষের হক, একজনের সাথে একজনের অধিকার হক জড়িত, এই হকগুলো যদি এলোমেলো হয়, এই হকগুলো যদি যথাযথভাবে আদায় করা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলো সরাসরি মাফ করেন না, যতক্ষণ না ওই বান্দা মাফ না করে। তাহলে একটা হলো আল্লাহর এক ধরনের ইবাদত হলো ত্রুটি বিচ্যুতি হলে, এলোমেলো হলে, ভুল হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি মাপ। আরেকটা হক, আরেকটা অধিকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাপ করেন না, যেই বান্দার হক, যেই বান্দির হক নষ্ট করা হয়েছে সে মাপ করলে আল্লাহ মাপ করেন। তাহলে এটা কিন্তু খুব জটিল। একটা হলো আমি আল্লাহর কাছে সরাসরি আল্লাহর নাফরমানি করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন মাপ করে দিলেন, এটা। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মাপ করেন না, বান্দা যার অপরাধ করেছে, যার সাথে হক আদায় করি নাই, যার ব্যাপারে খেয়ানত করেছে, সে মাফ করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। তাহলে বোঝা যায় এই অধিকারগুলো, এই হকগুলা খুব জটিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলে, মুফলিস কারা? মুফলিস মানে যার কাছে টাকা পয়সা নাই, গরিব মানুষ, একেবারে কিছু নেই, নিঃস্ব, অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনো মুফলিস কারা? সাহাবায়ে কেরাম বললেন, মুফলিস তো ওই সমস্ত মানুষেরা, লা দিরহাম লাহু ওয়ালা মাতা আলাহু, যার কাছে কোনো সহায় সম্পদ নাই, জায়গা জমিন নাই, টাকা পয়সা নাই, এরকম নিঃস্ব মানুষ যারা, তারাই হলো মুফলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওই মুফলিসের কথা বলি নাই, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি ওই সমস্ত মুফলিস যারা কিয়ামতের ময়দানে আসবে বিশাল বিশাল সাওয়াবের বস্তা নিয়ে, বিশাল পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, কিন্তু কোন মানুষকে সে গালি দিছে, কোন মানুষের গীবত করেছে, কোন মানুষের হক নষ্ট করেছে, কোন মানুষের প্রতি জুলুম করেছে, এগুলো দিতে দিতে একে কিছু দিবে, একে কিছু দিবে, একে কিছু দিবে, দিতে দিতে কিয়ামতের ময়দানে তার নিজের জন্য আর কিছুই নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুম্মা তুরি হয়া ফিন্নার, শেষ পর্যন্ত সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়। অনেক আমল নিয়ে আসলো, অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হলো, কিন্তু শেষ পর্যন্ত সে জান্নাতে যেতে পারলো না, ওই আমলগুলো অন্যদেরকে দিয়ে সে জাহান্নামে যেতে হলো। তাহলে এটা কিন্তু বড়ই দুঃখের, একজন কিয়ামতের ময়দানে কোনো আমলে নিয়ে যায় না, জাহান্নামে গেছে, এটা ঠিক আছে দুঃখের, কিন্তু এটার চেয়ে বড় দুঃখের, বড় করুণ যে আমল নিয়ে গেছে কিন্তু জান্নাতে যেতে পারে না, কারণ আমলগুলো সব মানুষদেরকে দিয়ে দিতে হয়েছে। আজকে আমাদের সমাজের চারিদিকে তাকালে দেখা যায় আল্লাহর হকের ব্যাপারে মানুষ অনেক গাফেল, কিন্তু গাফেলের পরেও যতটুকু সচেতন, কিন্তু বান্দার হকের ব্যাপারে মানুষ ততটুকু সচেতন নাই। আল্লাহর হকগুলোকে মানুষ আল্লাহর ইবাদত মনে করে, বান্দার হকগুলোকে মানুষ আল্লাহর ইবাদত মনে করে না। মনে করে আমি তার টাকা মারি খাইছি, এটা তো অসুবিধা কি, আমি আল্লাহ তো কিছু করিনি, নামাজ পড়ে নাই, এটা সে মনে করতেছে যে আল্লাহর নাফরমানি করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, রোজা রাখে নাই, মনে করতেছে আল্লাহর হুকুম পালন করে নাই, যাকাত দেয় নাই, মনে করতেছে আল্লাহর হুকুম পালন করে নাই, কিন্তু আরেকজনের টাকা মেরে খেয়ে ফেলছে, এটা যে আল্লাহর হুকুম পালন করে নাই এই ধারণা তার ভিতরে নাই। আরেকজনকে ব্যবসা বাণিজ্যের সময় ওজনে কম দিচ্ছে, ঠকাই দিচ্ছে, ভালো জিনিস দেখাচ্ছে, খারাপ জিনিস দিচ্ছে, বান্দার সাথে গীবত করতেছে, বান্দার পিছনে সবলখরি করতেছে, বান্দার উপরে বিভিন্নভাবে জুলুম করতেছে, বিভিন্নভাবে বান্দার হক নষ্ট করতেছে, কিন্তু এই কথা তার মনের ভিতরে নাই, আমি আল্লাহর হুকুম পালন করতেছি না, আল্লাহর নাফরমানি করতেছি, এটাকে আল্লাহর নাফরমানি মনে করতেছে না, মানে তার ভিতরে এই অনুভূতিটাই নাই যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছি আমি। সে মনে করতেছে আমি উমুকের হক মারি খেয়েছি, মানুষের হক মারি খেয়েছি, অসুবিধা কি। আবার কেউ কেউ এরকম ধারণা করে, অসুবিধা নাই, এখন বিভিন্ন দিক থেকে বান্দার হক নষ্ট করে, বান্দার হক মারি খেয়ে আগে আমার নিজের বাড়ি গাড়ি সব কিছু করে ফেলি, এরপরে যখন বয়স বৃদ্ধ হয়ে যাব, 50-60 বছর হয়ে যাবে, তখন প্রতি বছর হজে চলে যাব, উমরা চলে যাব, প্রতি বছর আল্লাহর রাস্তায় খরচ করতে থাকবো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, বাস আল্লাহ রাব্বুল আলামিন তো এগুলোর উসিলে মাফ করে দিবেন, মানে বান্দার হক মারি খেয়ে বান্দার প্রতি জুলুম করে, বান্দার থেকে খেয়ে পরবর্তীতে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকবে, মনে করে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করলে মাফ করে দিবেন। অর্থাৎ বান্দার হকের ব্যাপারে আমরা এই ইবাদতটার ব্যাপারে খুবই উদাসীন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেখানে আল্লাহর হকের ব্যাপারে বান্দাকে সচেতন করেছেন, সাথে সাথে বান্দার হকের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন। সূরা আন-নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وَبِذِ الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহর অধিকারের ব্যাপারে বান্দাকে সচেতন করলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا, বান্দা ইবাদত করো, গোলামি করো একমাত্র আমি আল্লাহর, খবরদার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে জীবনে কোনো কিছু শরীক করিও না, কখনো শিরিক করিও না। এটা হলো বান্দার উপরে আমার হক, আমি আল্লাহর হক হইল, খবরদার আমি আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না, তাওহীদের ভিত্তিতে একমাত্র আমি আল্লাহর গোলামি করো, খবরদার শিরিকের দিকে পা বাড়াইও না, এটা হলো আমি আল্লাহর হক। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর হক আদায় করার সাথে সাথে বান্দা তোমাদের একজনের প্রতি আরেকজনের বান্দার হক গুলোও যথাযথ আদায় করো। বান্দার হক আদায় করতে গেলে প্রথমেই যার হকটা তুমি আদায় করবা সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তুমি এহসান করো। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহর গোলামি করতে বলেন না যে শুধু আমার ইবাদতটাই করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর বেশি বেশি বাকি সময় যা পাও খালি নামাজ পড়তে থাকো। আল্লাহ বলতেছেন, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে খবরদার শিরক করিও না, সাথে সাথে তুমি আমার বান্দা বান্দীদের হক গুলার দিকে খেয়াল রাখো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তুমি এহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। দেখবেন অনেক মানুষ আছে সমাজে এখন দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে কিন্তু মা বাবার হক আদায় করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার কোনো ধরনের খেদমত করে না, এরকম মানুষও দেখা যায়। কিন্তু আল্লাহ পাক দেখেন আল্লাহর ইবাদতের সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন। আজকে দেখা যায় সমাজে মা বাবারা অসহায়, অনেক মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়, অনেক জুলুম নির্যাতনের সম্মুখীন হতে হয়, ছেলেমেয়ের থেকে বৃদ্ধ বয়সে যেই ছেলেমেয়ের জন্য তার সারা জীবন শেষ করলো সেই ছেলেমেয়ের থেকে শেষ জীবনে এসে একটু ভালো চিকিৎসা, ভালো খেদমত, ভালো সদাচরণ পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের সাথে সাথে বান্দাকে সচেতন করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে বেড়ে ওঠার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তারা হলো তোমাদের মা বাবা, সুতরাং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামি করার সাথে সাথে মা বাবার প্রতি ইহসান করো। ওয়াবিদিল কুরবা, মা বাবার প্রতি ইহসান করবা, আত্মীয় স্বজনের প্রতিও ইহসান করবা, আত্মীয় স্বজনের হক, আত্মীয় স্বজনের অধিকার, এটাও একটা বান্দার হক। বর্তমানে দেখা যায় ভাই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নাই, চাচা জেঠা আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক দিন দিন বিচ্ছিন্ন হতে থাকে, বিচ্ছিন্ন হতে থাকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে আল্লাহর ইবাদত, এই কথাটাই আমরা দিন দিন ভুলে যাচ্ছি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটাও আল্লাহর একটা ইবাদত। আমরা মনে করি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গেলে আমার টাকা পয়সা খরচ হয়ে যায়, টাকা পয়সা বেশি নষ্ট হয়ে যায়, আত্মীয় স্বজন আসতে থাকে, খাওয়াইতে হয়, মেহমানদারি করতে হয়, আত্মীয় স্বজন যত কম আসে তত ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা আইয়ুবসাতালাহু, যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি চায় আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, তার রিজিকটা প্রশস্ত হয়ে যাক, তার রিজিকটা বেড়ে যাক, তার ধন সম্পদ বেড়ে যাক, তার রিজিকের মধ্যে বরকত ঘটুক, ওয়ায়ুনসা আলাহু ফি আছারিহি, তার হায়াত বেড়ে যাক, যে ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে বরকত ঘটুক, ফালিয়াসাল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার হক যত বেশি আদায় করবে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দিবেন, তার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মীয়দের প্রতি সদাচরণ করো, ওয়ালিয়াতামা, এতিমদের প্রতি সদাচরণ করো। তোমার আশেপাশে অনেক এতিম আছে যাদের মা বাবা নাই, মা নাই অথবা বাবা নাই, এতিম হয়ে গেছে, এই এতিমদের প্রতিও তুমি সদাচরণ করো, এটাও আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা, আমি এবং এতিমের লালন পালনকারী, এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে এইভাবে একসাথে থাকব। সুবহানাল্লাহ। এতিমের লালন পালনকারী, এতিমের দেখাশোনাকারী আর আমি নবী জান্নাতের মধ্যে একসাথে থাকব। সুবহানাল্লাহ। ওয়াল মাসাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজে অনেক মিসকিন আছে, অনেক দরিদ্র নিঃস্ব অসহায় আছে, এদের প্রতিও তোমাকে এহসান করতে হবে, এটাও আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর নির্দেশ। তাহলে মিসকিনদের প্রতি সাহায্যের হাত বাড়াই দেওয়া, এতিম বিধবা অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়াই দেওয়া, তাদের প্রতি এহসান করা, এটাও আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কোন বিধবা নারীর সাহায্যে এগিয়ে আসে, কোন মিসকিনের সাহায্যে এগিয়ে আসে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তিটা মনে হয় যেন আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। সুবহানাল্লাহ। মুজাহিদের মতো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। তাহলে মিসকিনের প্রতি এহসান, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবি বিল জামবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে চলতে গেলে তোমার সাথে তিন ধরনের প্রতিবেশী থাকবে। এক ধরনের প্রতিবেশী হলো ওয়াল জারিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবে, আত্মীয় স্বজন না এরকম প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবে, চলাফেরার পথে সাময়িক সময়ের জন্য তোমার প্রতিবেশী হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের প্রতিবেশীর বর্ণনা দিয়েছেন, যে এই তিন ধরনের প্রতিবেশীর প্রতি তুমি এহসান করো। সুবহানাল্লাহ। এক ধরনের প্রতিবেশী ওয়াল জারিজিল কুরবা, তোমার নিকট আত্মীয় আবার তোমার প্রতিবেশী, এই ব্যক্তিকে যদি তুমি এহসান করো, এই ব্যক্তিকে যদি তুমি কোনো কিছু সহযোগিতা করো, সম্মান করো, এই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক বজায় রাখো, দুই ধরনের দ্বিগুণ সম্পর্ক তুমি বজায় রাখলে, একটা হলো আত্মীয়তার সম্পর্ক, আরেকটা হলো তোমার প্রতিবেশীর সম্পর্ক, দুটা সম্পর্ক তুমি একসাথে বজায় রাখলা, তাহলে এই দুটা সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ সওয়াব দিবেন। আল্লাহর রাস্তায় যাকাত দিব, আল্লাহর রাস্তায় সদাকা করব, যদি আমার কোন নিকট আত্মীয়কে দিই তাহলে দ্বিগুণ সওয়াব। একটা হলো আমার দান করার সওয়াব, আরেকটা হলো আত্মীয়কে দেওয়ার কারণে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। সুবহানাল্লাহ। প্রতিবেশী যদি অমুসলিম হয়, প্রতিবেশী যদি আমার আত্মীয় না হয়, মুমিনও না হয়, তাও আমার প্রতিবেশী, ওই প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর প্রতি এহসান করা, প্রতিবেশীর প্রতি ইনসাফ করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। প্রতিবেশী যদি আমার অমুসলিম হয় তাও তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ পাক বাধ্য করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুশরিক কোন অমুসলিম যদি তোমাদেরকে দেশ থেকে বের না করে, তোমাদের বিরুদ্ধে লড়াই না করে, এইরকম অমুসলিমদের প্রতি আন্তাবাররুহুম সদাচরণ করবে, ওয়াতুকসিতু ইলাইহিম তাদের প্রতি ইনসাফ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে নিষেধ করেন না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং ইনসাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী আমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যে ধরনের হোক, তার প্রতি সদাচরণ করা বান্দার হক। ওয়াসাহাবি বিজ্জাম্বে চলাফেরার পথে সাময়িক সময়ের জন্য প্রতিবেশী হয়, বাসের মধ্যে একসাথে বসছি, এক সিটে দুইজন, যিনি আমার পাশে বসছেন উনি আমার প্রতিবেশী, উনার কিছু হক আছে। ট্রেনের মধ্যে, লঞ্চের মধ্যে, যাতায়াতের মধ্যে দুইজন একসাথে যাচ্ছি কোনো জায়গায়, আমার সাথে গাড়িতে করে যে মানুষগুলো যাচ্ছে এরা আমার সাময়িক সময়ের প্রতিবেশী। সুতরাং এমন কোন কাজ সেখানে করা যাবে না, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, লঞ্চের মধ্যে, যে আমার প্রতিবেশী কষ্ট পায়। এখানেও তাদের একটা হক, বান্দার হক জড়িত আছে। প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আল্লাহ পাক এত বেশি তাকিদ দিয়েছেন, জিব্রিল আলাইহিসসালাম এসে বার বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খালি ওসিয়ত করতেন, ওসিয়ত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা জাল জিব্রিল ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। জিব্রিল আলাইহিসসালাম এসে বারবার আমাকে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে এত বেশি সচেতন করতেন, আমার কাছে মনে হয়েছিল আন্নাহু সাইওয়ারিসুহু, প্রতিবেশীদেরকে আমার মৃত্যুর পরে ওয়ারিস বানাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত বেশি আমাকে তাকিদ দেওয়া হতো প্রতিবেশীর অধিকারের ব্যাপারে। আজকে আমরা প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সচেতন নাই, প্রতিবেশীর ক্ষতি হয় এমন কোনো কাজ করতে আমরা দ্বিধাবোধ করি না। আমার বাড়িতে জোরে জোরে গান বাজতে থাকে, প্রতিবেশীর ক্ষতি হয়, প্রতিবেশীর প্রতি জুলুম করতেছি, আমার বাড়িতে এমন কোনো কাজকর্ম করতেছি যেটা প্রতিবেশীর উপরে প্রভাব পড়তেছে, প্রতিবেশীর জায়গা জমিন এক হাত দুই হাত পাঁচ হাত দখল করে নিয়ে যাচ্ছি, প্রতিবেশীর সাথে মামলার পর মামলা, বিভিন্ন বিষয়ে শুধু কিছু হইতে না হইতে মামলা, বিভিন্ন ধরনের হয়রানি, প্রতিবেশীর সাথে ঝগড়া ঝাটি মারামারি, মোরগ নিয়ে, হাঁস নিয়ে, গরু নিয়ে, ছাগল নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, অথচ এই প্রতিবেশীর প্রতি সদাচরণ করা, হক যথাযথ আদায় করা, এটা আল্লাহর ইবাদতের আওতাভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিলেন, খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরান ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওই বন্ধুটা আল্লাহর কাছে প্রিয় বন্ধু যে বন্ধু তার বন্ধু বান্ধবদের কাছে, তার সাথীদের কাছে প্রিয়, ওই প্রতিবেশী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিবেশী, যেই প্রতিবেশী তার প্রতিবেশীর কাছে উত্তম প্রতিবেশী। সুবহানাল্লাহ। প্রতিবেশীর কাছে উত্তম, এই প্রতিবেশী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। সুবহানাল্লাহ। প্রতিবেশীর অধিকার আদায়কে ইমানের সাথে সম্পৃক্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোকটা ইমানদার নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই লোকের অত্যাচার নির্যাতন থেকে, জুলুম নিপীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, এই লোক আল্লাহর কসম ইমানদার নয়। অনেকে আমরা খুবই পরহেজগার, খুবই দিনদার, খুবই নামাজি, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি না, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, ওইটাকে আল্লাহর ইবাদত মনে করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশী তোমার থেকে নিরাপদ যদি না হয় তাহলে তুমি ইমানদারও হতে পারো না। এভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা, বান্দা বান্দিদের অন্যান্য মানুষের যে হক, এটার ব্যাপারে খুব সচেতন থাকা খুবই জরুরি। ভাই বোনের হক, যেটা জায়গা জমিনের ওয়ারাসী সম্পত্তির হক, আজকে দেখা যায় এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে একজন আরেকজনের হকটা যথাযথভাবে সুন্দরভাবে দেয় না। বিশেষ করে বোনদেরকে ঠকানো হয়, বোনদের অধিকারটা সঠিকভাবে দেওয়া হয় না। আল্লাহ পাক যেভাবে বন্টন করেছেন সেই বন্টন অনুযায়ী বোনের হক, ফুফুর হক, এই হকগুলো যথাযথভাবে দেওয়া হয় না। অথচ আল্লাহ পাক এই বন্টন পদ্ধতিটাকে ফরজ করে দিয়েছেন, ফরজে আইন করে দিয়েছেন, এই জন্য এটাকে বলা হয় ফারায়েজ। ফারায়েজ মানে এটার মধ্যে কোনো নফল নাই, সবটুকুই ফরজ। এই ফরজ সম্পদ বন্টনের ক্ষেত্রে, ফরজিয়তের ক্ষেত্রে আজকে শতকরা 99 জন মানুষ এই সমাজে দেখা যায় যথাযথভাবে আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুযায়ী ধন সম্পদ জায়গা জমিন বন্টন করে না। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আন-নিসার 11 এবং 12 নম্বর আয়াতে সম্পত্তি বন্টন করেছেন। 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা এই বন্টন পদ্ধতি মেনে চলবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 14 নম্বর আয়াতে আল্লাহ পাক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি মেনে নিতে পারবে না, এই বন্টন পদ্ধতি মেনে নিতে কষ্ট হয়, এই বন্টন পদ্ধতির নাফরমানি করে, কাউকে কিছু কম দেয়, কাউকে কিছু বেশি দেয়, এলোমেলো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে এমন ভাবে জাহান্নামে ঢুকাবেন কখনো জাহান্নাম থেকে আর বের করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এখানে তাকে স্থায়ীভাবে জাহান্নামে ঢুকানোর কথা বলছেন, খালি জাহান্নাম বলেন না, খালিদান ফিহা, স্থায়ী জাহান্নামের কথা বলছেন। অর্থাৎ অপরাধের মাত্রা, আধিক্যতার কারণে আল্লাহ পাক হুমকি দিয়ে বলছেন তাকে জাহান্নামে এমনভাবে ঢুকানো হবে আর বের করা হবে না। কোরআনে কারিমে তিনটা অপরাধের ক্ষেত্রে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন। একটা অপরাধ হলো কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কোন মুমিনকে কেউ ইচ্ছাকৃত হত্যা করলে আল্লাহ পাক তাকে স্থায়ী জাহান্নামে ঢুকান। আরেকটা হলো সুদখোর, সুদের আয়াত নাজিলের পরেও, সুদ হারাম এটা হয়ে যাওয়ার পরেও, জানার পরেও, তারপরেও সুদ খায়, সুদ ছাড়তে পারে না। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সুদের আয়াত নাজিলের পরে, সুদ হারাম হওয়ার পরেও যারা সুদ খায় এরা এমন ভাবে জাহান্নামে যাবে, হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে এরা জাহান্নামের মধ্যে থাকবে। এই তিনটা অপরাধ এত মারাত্মক, এই তিনটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খালেদুন ব্যবহার করেছেন, স্থায়ী জাহান্নাম ব্যবহার করেছেন। তাহলে জায়গা জমিন বন্টনের ব্যাপারে অনেক ভাই বোনেরাই সচেতন না অসচেতন, সঠিকভাবে আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুযায়ী ফারাইজের নিয়ম অনুযায়ী বন্টন করে না। দুনিয়াতে এই সম্পদটা, বোনের সম্পদটা আমি রেখে আমি কিন্তু বেশি দিন ভোগ করতে পারি না, আমি কিছুদিন পরে কবরে চলে গেছি, এই সম্পদটা অন্যদেরকে দিয়ে গেলাম, মাঝখান দিয়ে আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্পদ না দেন, সে বোনের সম্পদ সব রেখে দিও, কোনোদিন সে সম্পদশালী হতে পারে না। আবার আল্লাহ যাকে দিবেন সে যদি বোনের এক জাররা পরিমাণ সম্পদ না রাখে, আল্লাহ পাক তাকে অনেক সম্পদের মালিকানা বানান। অনেকে মনে করে, মনে হয় বোনের সম্পদগুলো দিয়ে দিলে মনে হয় আমার আর জায়গা জমিন থাকবে না, সব শেষ হয়ে যাবে, আমি চলবো কিভাবে, আমার তো জায়গা জমিনগুলো দরকার। আল্লাহর উপরে তাওয়াক্কুল হারিয়ে ফেলেছে। সম্পদ দেওয়ার মালিক, রিজিকের মালিক আল্লাহ, যে বাড়াইও দিতে পারেন কমাইতেও পারেন, এই বিশ্বাসের দুর্বলতা এসে গেছে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, বিশেষ করে এই জায়গাটায় জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে খুবই সচেতন হওয়া দরকার। বান্দার হক যেখানে যেখানে, যেই প্রতিষ্ঠানে, যেই জায়গায় বান্দার হক জড়িত, এগুলোর ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। কোন এক বান্দার এক টাকা, দশ টাকা, পাঁচ টাকা আমার ভিতরে ঢুকে যাচ্ছে কিনা। আমি যদি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হই, কোনো এলাকার দায়িত্বশীল হই, কোনো জায়গার দায়িত্বশীল হই, এই দায়িত্ব সম্পর্কে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখানে যদি একটা টাকা, একটা পয়সা এদিক সেদিক এলোমেলো হয়, কোন এতিমখানার দায়িত্ব দেওয়া হইলো আমাকে, এতিমের টাকা যদি দশ টাকা পাঁচ টাকা এদিক সেদিক হয়, কোন মসজিদের দায়িত্ব দেওয়া হইলো, জনগণ এখানে টাকা দিল মসজিদের জন্য, আমাকে হিসাব রাখার জন্য খাদেমের দায়িত্ব দেওয়া হইলো, এখানে এদিক সেদিক হয়ে গেল টাকা পয়সা, কোন মাদ্রাসার দায়িত্ব দেওয়া হইলো, মাদ্রাসার যে জনগণ মাদ্রাসার জন্য টাকা দিল সেখানে এদিক সেদিক এলোমেলো হয়ে গেল, এই যে টাকাগুলো আমার যথাযথভাবে কাজে লাগাই নাই, যথাযথভাবে আমি যথা জায়গায় পৌঁছাই নাই, কোনো কিছু এলোমেলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন জবাবদিহি করা লাগবে। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, পরিশেষে আরেকটা কথা বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, সেটি হলো অনেক সময় আমরা নিজেদের খেয়ালের বাহিরেও অন্যান্য ভাইদের গীবত করতে থাকি, তারপরে একজনের পিছনে একজনের শোগলখড়ি করতে থাকি, একজনের পিছনে একজনের খারাপ ধারণা পোষণ করতে থাকি, এগুলোও কিন্তু বান্দার হক নষ্ট করতেছি। আমার একজন মুসলিম ভাইয়ের হক হইলো আমার উপরে যে আমি তার ব্যাপারে সুধারণা পোষণ করব, তাকে সহযোগিতা করব, তাকে ভালো মনে করব, তাকে সাহায্য করব, তার পিছনে গীবত করব না, চগলখড়ি করব না, তার মান সম্মান নষ্ট করব না, এটা আমার উপরে হক। কিন্তু এটাও যদি আমি নষ্ট করি, এটাও আমি বান্দার হক নষ্ট করলাম, আল্লাহর নাফরমানি করলাম। এবং এগুলো এত মারাত্মক, কতজনের গীবত করে ফেলি তার কাছ থেকে মাপ নেওয়া কিন্তু অনেক কঠিন, অনেক জটিল। এজন্য সার্বিক ব্যাপারে, বান্দার হকগুলোর ব্যাপারে, বান্দার অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে। না হয় আল্লাহর অধিকারের ব্যাপারে যদি গাফল হইও, তওবা করে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ, যেই পরিমাণ গুনাহ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। যদি শিরক না করি, কুফর না করি, বেদাত না করি, কিন্তু বান্দার হক মাপ নেওয়া অনেক অনেক কঠিন। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুবই সচেতন থাকা জরুরি। আর বান্দার হক যদি কোনো কারণে আমি নষ্ট করে ফেলেছি, তওবা করে ফিরে আসতে হবে। তওবার পদ্ধতি কি? চারটা কাজ করতে হবে। প্রথম কাজ, যেই হকটা নষ্ট করেছি এটা আর জীবনে কখনো এরকম কারো হক নষ্ট করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, যেটা করে ফেলেছি এটা আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। মৃত্যু পর্যন্ত আর কখনো এটা করব না, এবং পিছনে যেটা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া, আর এই কাজটা আজকে থেকে ছেড়ে দেওয়া, মানে যেটা যে ভুলটা করে ফেলেছি এটা আজকে থেকে সংশোধন করে ফিরে আসলাম। আরেকটা কাজ বান্দার হকের ব্যাপারে করতে হবে, বান্দার যে হকটা নষ্ট করেছি ওই ব্যাপারে বান্দার থেকে মাপ নিতে হবে। বান্দার থেকে সুদ খেয়ে ফেলেছি, আরেকজনের থেকে ঘুষ খেয়ে ফেলেছি, আরেকজনের গীবত করে ফেলেছি, ওই সুদের টাকাটা বান্দাকে ফেরত দিতে হবে, ঘুষের টাকাটা বান্দাকে ফেরত দিতে হবে, বান্দার গীবত করেছি বান্দার থেকে মাপ নিতে হবে। যদি বান্দাকে না পাওয়া যায় তাহলে ওই পরিমাণ সুদের টাকা, ঘুষের টাকা, ওই বান্দার টাকা আল্লাহর রাস্তায় দিয়ে ওই বান্দার জন্য ওই বান্দার আমলনামায় পৌঁছায় দিতে হবে। বলতে হবে আল্লাহ তোমার এই বান্দাকে ফেরত দেওয়ার জন্য আমি ফেরত পাই নাই লোকটাকে, আল্লাহ এটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি বান্দার আমলনামায় পৌঁছায় দিও। সুবহানাল্লাহ, তবুও কিন্তু নিস্তার নাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।